بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. مع الله كي تقرون كما وحيك ربني واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. এবামিহুম এবাহি ইহুদিন না নাসারাং এবামিহুম ইতাবাবি মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম কে বেরিকামুগে দুয়াসর শায়তানু একিয়েবি ইচ্ছাকায়ে ওমা কাফার সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ কাফার নয়ে ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু এহেন্নামাবেস শায়তানু নে আল্লাহ কাফার হুই يعلمون الناس السحر ابامهم كافروا يمستكن السحر وغنا ديغن وما انزل على الملكين ببابل هاروت وماروت ادي بابل يكون رحغا دي ملائكه تونغ ماتش ابهي هاروت ماروت مي دي بكلونغ ماتش ما ان بو با والدي اتش بس مستكن وغنا ديغن مي شيطان تكافروا وما يعلمان من احد حتى يقولا ادي بكلونغ ابهي دي ملائكه بكلونغ এবস মিহাকং এ সিহরং উগন্না নুদেবাই হত্তা ইয়াকুলা মিফাদাই মিদাল ওয়ফামেনুই ইন্নামা নাহনু ফিতনাতুন হামকারুন তিমামমেন দেবে কালুনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হযরতুন ইমতিহানে গে গতুগা ওয়াডাগেন তিব্বে দেবে কালুননে ফালা তাকফুর তিয়াবামিহু কাফির নওয়াহে আল্লাহ সিহর উগেনিগেন কাফির নওয়াহে ফায়াতাআল্লামুন মিনহুমা ইন্নামাসমিহুন নেহি দেবে কালুঙ্গে বাহে নাহা এমিহুন এবামিহুন এদেবে কালুঙ্গে কিবাঙ্গে উঙ্গে নেফিয়ে সিহরু পৌঁছেমি উঙ্গেরুনি মা ইফাররিকুন বিহি বাইনাল মারউই ওয়া যাওজি ইনসানা এনাগে আবি মিহা দেমেদুগা ওয়াকিকো ফানিবি এইচ এ সিহরুগে জারিয়া ফিরমিহা আবি মিহা গে দেমেদুগা ওয়ারিক মানে বাকি কুরানি এচকে মিহুন উঙ্গেরুনি এবাহি ওয়ারি তলি وما هم بضارين به من احد الا باذن الله ابامي هن ابس ميهك گلو من نو دوينه الله گ اذن فلايك منوي ابهي سيهرم بس حقيقه توگا گلو من واني الله گ اذن فلايك گه ويتعلمون ما يضرهم ولا ينفعهم ابامي هن اونگنو اچكي حقيقه توگا ابامي هن گلون دين دني اچكه ولا ينفعهم فادا يكون دين ابامي هن كا اسيهو ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق هذه هم كرهون إبامي هنن إنغوني يقين بس إنغوني إي سحر حاصل كف ميها يقيام الدهوغ إبس كهر نصيب النكما ولبئس ما شروا به أنفسهم إمي هنن إبي هنن نعمل نفسك أن يحاصل كري إتشك نباك ماي لو كانوا يعلمون إبامي هنن إكا إنغينما مي إم فرتم السحر গে কান্তত ফেহুনু দুয়াসওয়ারু মি এই সুলাইমান আলাইহিস সালাম গে দুয়াসওয়ারু গা সিহুরু গে কান্তং এম ফরতাম মি ফেশুনি এই জামানু গা মাদে মালায়েকে বেকালু আল্লাহ সুবহান ওয়া তাআলা মি ইস্তাকুন ইমতিহানে গে গতু গে ফোন ওয়ি সিহুরু দেবাফা এ দেবে কালু গা ইকপুল গো তি সিহু মি ইস্তাহুন আইয়ে দেবে কালু গে আরিহা সিহুরু উঙ্গে নো মাট্টাকা এ বেকালু এ ওয়গতু ইদালাও মুন দিয়া তিয়াবা মি হুন কাফার নো আহে আল্লাহ সিহুরু উঙ্গে নে ফিয়া কাফার ওয়ানে সিহুরু হাদাফি মি কি সিহুরু ওয়ারি কি কাফারে এনে কি এই দিনুম বেরবেফা মুরতাদ্দেন এনে কি সিহুরুয়ারিয়াগে হাদ্দা কি ওসেই কতলু করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বুকরবা ফানি হাদ্দু সাহিরি দরবাতুম বিসাইফ সিহুরুয়ারিয়াগে হাদ্দা কি এই এনেগে কার বুরি কল্লুমে পান্ডিন জাহা কার বুরি কল্লুমে এই সিহুরুয়ারিয়াগে হাদ্দা কি ওম্মিয়াকাস মালায়েকে বেকালুম ওয়াডাগাতি মিস্তাকুঙ্গে আরিহা মিস্তাহুঙ্গে গাতা এ সিহুরু হিপ্পাওয়াগে dem suwalen o fedidan malaike be kalunge fada no baachin hippaan annam bi kiwegen ei ei allah subhanahu wa taala mistakun imtihan kuramattaka tafaatu ko iggotan allah subhanahu wa taala mistakun imtihan kuramba kurire yakol mon mitanga bayan ko kwaane dajjaluge waahaka dajjalaki ei kaafare dajjalaki kaafare gen namais allah subhanahu wa taala dajjaluge ai macchan etan eta kame devva fave vista kunannu kure kale ade akhila etan etak kame enage amura ware behuma bimungas velu ma maro fa mi ha teduma mi dajjal devva fava kantatta dajjalu gai macchan allah devvi kantatta ki kurang allah devvi mi ge hikumata ki mi kahala kantatta huge hikumata ki allah subhanahu wa taala kalang alutaku imtihan kurabu malaike be kalum wada gennevi sihuru hippavage mista kun imtihan kuro mattaka ebe kalunge vidalawani tie baa mi hun kaafar no waremi mi ti ungene fiya kaafar wa khaaku to allah subhanahu wa taala ge basru ahani kam belle mottaka allah subhanahu wa taala de malaike be kalunna e sihuru de wa fa fonu bibim macca insane ge de insanu ge sifaga de malaike be kalum wada genne wi sihuru ipaage ekama ko ebe kalunge bahenne hi mistakun e ungenu niye banu isal mistakun ungene fi sihuru ungene fi emme furtame mi hun ungenu ni wasmi demafiringe demeduga demafiringe demedu wakiko faragu kura sihoro ai wari toli eeti emme horatami ungenu niemi kommeyakas mimi hun mikantan ungeni gen miistakunna ekantan hedi sihoro hedi miistakunna mibami hun ege sawabun ka farwa gen diei Suleiman alayhis salam miistakun dawwa kuri yahudin emi hun dawwa kuri mi Suleiman alayhis salam ke kibaga huri ilmeke sihoro ge ilmu Suleiman alayhis salam mistakuna unganna diniye mibami hum migot dawwa kurima Allah dawwa batil kurawani furatama Suleiman alayhis salam Allah kafirun way ebahi kalege fano kibay ku nete sihure kalege fano sihuru ge ilmen kalege fano kibay ku nete ehen namaves mistakun shaytanun ge kibang eti hasil kuri shaytanun mi hasil kuri malaike bekalunge kibay malaike bekalunge kiman shaytanun mi hasil kuri e ilmu e sihuru ge ilmu dem mistakun ge shaytanun ge kiban e sihuru ge ilmu hasil kuri mi sihuru emme fortama pesunu duaswaru ei Suleiman alayhis salam ge duaswar Allah subhanahu wa taala wahi kurbani e sihuru ungene fi miha yak giyamet dohoge evves nasiben nete giyamet dohoge na ke evves nasibe evves kahala kamiyaben nete giyamet duahaku emihun e nafsutakan amilla nafsutakan e hasil kuri ilmegge nubaya kamae law kanu ya'lamun e bamihun eka inge nama walau annahum amanu wattaqaw lamathubatun min indillahi khair law kanu ya'lamun e bamihun iman be Allah subhanahu wa ta'ala taqwa ve revinama Allah ge hadratuge ego sabitukan bode khairun ego inge bamihun nan hiyowegen ve law kanu ya'lamun e bamihun eka inge nama يا ايها الذين امنوا اي امام بجميستكن لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا تبامهم بناهر راعنا وقولوا انظرنا واسمعوا تبامهم بناهر انظرنا تمن من مهلت دهره واسمعوا ادي ادوهاره تمن من كيبا وللكافرين عذاب اليم ادي كافرون نبيندني عذاب هوت مبامهم مي يهودين نصارين بنيتي mibami hunna allah subhanahu wa taala engevi tibami hummi fadain bunahre unzurna wasma'u mifadain bunang mi hunna engevi ma mi hun bunane ra'ina ra'ina mige etam mane ve bami hunga bahum mi hadi ecche hadi bahe mibami hunna unzurna wasma'u mifadain bunahre bunima mi hun bunane ra'ina ra'ina mi hadi ecche mi mi hunge bahum mi mi hun buna ecche mi kommeyakas mibami hunnan allah subhanahu wa taala engevi evves kame mimuna nukure mimi hunna icche bunan allah subhanahu wa taala angavaro ege idikolu mimi hun bunani mi yahudina nasara allah subhanahu wa taala mi wahi quran walil kafirin azabun alim kafaru yimi istakunna allah ge basne himi istakunna qiyamet do ge vendeni azabu utte ma yawaddul ladina kafaru min ahli alkitabi walal mushrikin an yunazzala alaykum min khairin min rabbikum ahlu kitabin ge teren adi mushrihun ge teren vese kafaru yimi hun eggota kavves ne dete tiyaba mi hun ge macchan heven allah subhanahu wa taala baawale kumaka Allah subhanahu wa ta'ala tiyabami hunan hevet debbumaka mi yahudina nasora nedete adi mushrikun ves nedete والله يختص برحمته من يشاء الله سبحانه وتعالى كلاغ رحمت خاص كوروي كلاغ اراده كوروي ميحكو ميباميهن نيدته اهل كتابنا مشركون نيدته تيباميهن نان هيوي الله سبحانه وتعالى لبمكا مي اصل مرادك يا الله سبحانه وتعالى كلاغ رساله مي دبي محمد صلى الله عليه وسلم ام فهو رساله مي ام فهو رساله كلاغ فانا دبي ميباميهن حسدري nibamihum hasada verivi allah wahi kurabani mihakan negene allah subhanahu wa taala ekalaange rahmatun khassa kurabane bayaku ekalaange irada kurabvi mihaku ekalaange rahmatun khassa kurabway wallahu dhul fadlil azim adi allah subhanahu wa taala i dharmavanta evodigem varas kalaange bodwegem va dharmaye geveri ras kalaange allah subhanahu wa taala ki ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير اللهم يحييك ربنا تمن الله إبس آية منسوخ نقربم نوات أي آية حندان نتبع نلبم نأتي بخير منها إذا تكن تكفيا يبور ما هو آية تمن الله جنوم أو مثلها نوات إفد آية جنوم تمن الله ألم تعلم tiban negeni he hamakarum allah taala i huriha kamigge macchakula dumwan tay wodigen waras kalaange ka memi hum mi dawa qurani ki ti qur'anu ge bayen hukum e bahuri e hukum fahum mansukh wefa e hukum fahum mansukh wefa misalaka zine ko fi anhenako enage hukumaki allah subhanahu wa taala enage furana hippawa fumad daanden ge bandu goffa been geen den nuni kuma wene na ei kuriga hukum zine kofi mihaga anhe zine kura mihaga hukumaki ei kuriga den e hukum allah subhanahu wa taala mansukh kurabi mansukh kurawa fa allah subhanahu wa taala bawale vi rasulullah sallallahu alaihi wasallam hadisul kurawa mi wani khuzu anni tibami hum timan kale fano kiben ungeneshe timan kale fano kiben ungeneshe den allah subhanahu wa taala ge rasulai bayan ko devani e zine ge hukum zinege hukum bayan koddevani kiiti qur'anuga kuriga kiyumun di ayatin ei kuriga kiyumun di ayatin ei zine ko fi miha miha ka indegen huri miha kamuga wa nama rajam ko miha ka ninna miha kamuga wa nama ena ge gaga sate ka itifaru jehum e hukumun kuriga hukum mansukhu e hukumun kuriga hukum mansukhu wi migota kiiti qur'anuga annati wi yahudi malama ikkon hedi muslimunna yahudi malama ikon hedi tebam mi hunge fotaki eggotaka unna foten nune mihem bonar mi mi hunna ki mi mi hunge foi komme ahara ko ba badalwe ekam mi mi hunge badal korne mi mi hunga millatun ehn namas kirti qur'ana ki allah subhanahu wa taala mi ge hukum tab badal qur'ani allah subhanahu wa taala mi ge hukum tab badal qur'ani ekalaage bayin hukum tak kuriga asori bayin hukum tak fahum mansukh qur'ani allah mi qur'ani timan allah ibs ayate mansukh kofiya yavrama heo hukume gennawaname nuwata ifada hukume gennawaname alun tiyabami hunnakan negeni hi allah subhanahu wa taala huriha kamek gema chakula dumanta e bodigem waakam alam ta'lam anna allah lahu mulku samawati wal ard ay tiyabami hunna negeni hama korun allah subhanahu wa taala she milku bodigem mani urtaka bin muge verikam milku bodigem mani allah subhanahu wa taala she wa ma lakum min dunillahi min waliyyin wala nasir adi tiyabami hunnakan allahu ge hadratum menwi allahu fiyabati yabami hunna evs kahala rahmat teriyaku adi madad ga arakun waane an turiduna an tasalu rasulakum kama suila musa min qabl tiyabami hun ti edeni tiyabami hunge rasula ya sual kurman he musa ge faana mi ge kurin sual we hunu fada emi hun ki ke bunani emi hun bunani musa ge faana lan nu'mina laka hatta nara allah jahra aharman kaleg faana kan iimanen nuana me allahum hamalulun harna feni jawmatta dakkar allah era harman iiman wani kaleg faa e fadaim bunuman heyye tiyabami westiya edeni tiyabami hun tiya edeni tiyabami hun ge rasula be muhammad sallallahu alaihi wasallama mi fadaim denne uman he mi fada suwal ta kurman heyye tiyabami hun westiya edeni ei mi ge kuriga musa ge faana e kurawunu fada suwal ta musa ge faanu saalis duwa tur farbadae kariya gustawrati hipawage ngama emi humbuna niki ka harna kinen he geni tithe do fotekka ai e faanti bunane ha mi allah de vi foteki kinen he harman ga bolu qur'an ahar miskin dar hengo saharuna dakkar he allah dekki me harman ga bolu qur'an ummegas mikahala kantatta mihun eduni Musa alayhis salam kibe tiyaba mihun besti edeni efadain kidiba tiyaba mihun rasulullah sawal kuro man hayye wa man yatabaddal al kufra bil iman faqad dhalla sawa as sabil iman kamuge badal iman kan kufra badal kullimi hun dannashe emihun sida vegen wa magum magufura digen hingejje kan kashaware ودّ كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير أهل الكتاب يترين جينا بياكو إدتي لو يردونكم من بعد إيمانكم كفارا اتيبامهم إيمان كما فهو المرتدون اتيبامهم مرتدون إبامهم ahlu kitabinge teren waragina baeku edette e kiwwegen hasadam minne ende anfusi ei emihunge hittere gawa hasadegge bodukamunne tiya baami hunade etere warang hasadaveri mimihuna inge haggu ka muhammadge faan nugga macchenge baawale bunu kiiti qur'ana ki haggu foikkan adi muhammadge faana ki haggu rasula ka mimihuna inge rangala ehennames mimihun iiman nuwe tibi hasadaveri kam hasadaveri wi waamihun banu israailuge miihaka wahinaama banu israil mihun getren emme fahuge rasula nama mihun hasadaveri hasadaveri wegen mimihun eba ede muslimun wes murtadduma ei mimihun daan oittana kinaraka e naraka mimihun daafada muslimun wes gendiu mattaka mimihun getren gina bayaku eba ede muslimun wes imamu mafahuga murtadduma min ba'di ma tabayyana lahumul haqq ay ibamihun an haqqu bayan wa fa'alu mafahuga فاعفوا واصفحوا حتى ياتي الله بامره تيهم مسلمون الله يامر قرباني تي باميهم معف قرا ريميهم معف قرمون داهر تي باميهم الله سبحانه وتعالى كلاغي امر فلو генس فمت داند الله سبحانه وتعالى كلاغي حكم فلو генنا فمت داند تي باميهم معف قرمون داهر تي باميهم ميهم جدل قراك نادان كمن تي ان الله على كل شيء قدير اما كرون الله سبحانه وتعالى يريها كم كمچا قلدون وانت بودكم وارس كلاغي وأقيموا الصلاة وآتوا الزكاة تبامي هن نماد قائم قراره أدي زكاة ديره نماد قائم قرما كي قرم بس بيان بيگن وصفوان نماد قائم قرم تريك ورقنا كانت تتنگ بعد اي وقتوغا نماد أدا قرما جماعتوغا نماد أدا قرما نماد رسول الله صلى الله عليه وسلم انگي قطع قرما سفت السيدا قرما مهوريها كمن نماد قائم قرم تريك بعد اما نماد النيل ما نماد قمتي دمي هرما مهوريها كمن نماز قائم کرمگے تیرے بعد اللہ نہ انگے صلوے کے تیرا نماز قراش کے اللہ قرآن اقیم الصلاۃ تیرا بہ میں نماز قائم قراش یہ قائم کرمگے تیرے گے ہریہ مانیں بعد قران کے ورگنا ایت تو گے بہ نماز کے فہم نمازا ودیگن زکات گے وا نمازا ودیگن زکات گے وا کہ نماز کی اللہ کے حق زکات کی اڑو تکوں گے حق نماز کی اللہ سبحانہ و تعالی ادا کرن چے حق زکات کی اڑو تکوں ادا کرن چے حق می دے حق اللہ سبحانہ و تعالی ودی ودی گن قران کو ورگنا ایت تو گے بہر بیان کروا فا ہن کم علم ور ودال وے فے نماز غائم کو نماز ان نماز والا سی اج زکات نو دی فی می ہی کافر کے زکات نو دین سے نہ کافر وے گن دے ابو کر گے فان ہن گراما کر وے زکات نو دی می ہن ابو کر گے فان ہن گراما کر وے আদি কিতি কুরআন গে হেন আয়াত তাওবা সূরাত আল্লাহ ইকরবানি ইবামি হুন নামাযু কায়িম কো ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ দীন ইবামি হুন তাওবা গে নামাযু কায়িম কো যাকাত দি ফিনামা ইমি হুন নাকি ইতি ইবামি হুন গে আখুন নে নামাযুন কো যাকায়নু দি ফিনামা ইতি ইবামি হুন গে আখুন নে নুনে দীনুগা আদি হেন আয়াত গে আল্লাহ ইকরবানি হাম তাওবা সূরাত ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফা খাল্লু সাবিলাহুম emihun tawbaale namaadu qaaimu ko zakaat de nama zakaat de faraafi nama emihun du kollare emihun hanguraama quraash ege idikol maane ki namaadu qaaimu ko zakaat nu de nama emihun hanguraama quraash ema deenum beerwa fata de amalumi mikan nu ko finama allah me korobani wa aqimus salaata wa atuz zakaata ema emihun namaadu qaaimu quraash adi zakaat de re wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallah tebamihun tebamihun amil nafsataka قراكم مكام قيام الدهوغا الله حضرتك تيبا امنا فنانه إن الله بما تعملون بصير اما قرهم الله سبحانه وتعالى تيبا اميهم قراك انتتب بلغا ودقم وارس كلانه وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا ميمينهم انك كان الدوامي قراني مؤمنون نادما ميمينهم يقولون يهودين نصارا ميمينهم يقولون لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا ಸ್ವರ್ಗೆನ್ ವನ್ನಾನೆ ಯಹೂದಿಯ ಕವ್ಯಜ್ಜ ಮೀ ಹಕುಮೆನು ವೀನು ಅತನ ಸೋರಾಯ ಕವ್ಯಜ್ಜ ಮೀ ಹಕುಮೆನು ನನ್ನಾನೆ ಸ್ವರ್ಗ ನಿಮಿ ಹುಮಿ ಬರನಿ ಮೋಮಿನು ನಾದಿನ ಸ್ವರ್ಗೆ ಕನ್ ವನ್ನಾನೆ ಯಹೂದಿಯ ಕವ್ಯಜ್ಜ ಮೀ ಹಕುಮೆನು ವೀನು ಅತ ನಸೋರಾಯ ಕವ್ಯಜ್ಜ ಮೀ ಹಕುಮೆನು ವೀ ಅಲ್ಲಾಹ್ ಮೈ ಕರ್ವನಿ ತಿಲ್ಕ ಅಮಾನಿ ಗೆಹುಮ್ ಏಯ ಮಿ ಹುಂಗ ಅಮಿಲ್ಲ ಎದುಮೆ ಏಯ ಅಮಿಲ್ಲ ಎದುಮ ಖೇವಾ ಹಕದಕ್ಕ ಅಮಿಲ್ಲ ಎದುಂ ತಹಿಕೆ ಫಾಳ ಕುರನಿ ಕಲೀಗ ಫಾನ್ ವಿದಾಳ ವಾಹ ಕುಲ್ ಕಲೀಗ ಫಾನ್ ವಿದಾಳ ವಾಹ ಹಾತು ಬುರ್ಹಾನಕುಮ್ ತಬಾ ಮಿನ ಕನ್ ದಲೀಲ್ ಗನಸ್ ಬಲಾರ ತಿಯ ಬುನಾ ಬುನುಮ ಗೆ ಮಚ್ಚ ದಲೀಲ್ ಗನಸ್ ಬಲಾರ ಇನ್ ಕುಂತುಮ್ ಸಾದಿಕೀನ್ ತಬಾ ಮಿ ಹುಂ ತೇದುವರಿಂ ಕಮ ಗವಾನಾ ತಬಾ ಮಿ ತಿಬುನನಿ ಸ್ವರು ಗೆ ನತೆ ಯಹೂದಿನ್ ನ ನಸೋರಾಯನ್ ನಮ್ ಮೆನುವಿ ನತೆ ಸ್ವರು ಗೆ ಎಮಜ ದಲೀಲ್ ಗೆ ನಾಶೆ ಕಮ ಗೆ ಮಚ್ಚ ಹುಜ್ಜ ಗಾಯ್ ಕುರಾಶ್ ಬಲಾ ಮನ್ ಅಸ್ಲಮ ವಜಹಹು ಲಿಲ್ಲಾಹ್ ವಹುವ ಮುಹ್ಸಿನ್ ಫಲಹು ಅಜ್ರುಹು ಇಂದ ರಬ್ಬಿಹ್ ವಲಾ ಖೌಫುನ್ ಅಲೈಹಿಂ ವಲಾ ಹುಂ ಯಹ್ಜನೂನ್ ಅಲ್ಲಾಹ್ ಮಿ ಕುನಾದಿ ಕಿಯೆನ್ ಹೆ ಅಲ್ಲಾಹ್ ಎಮಿ ಹೆಗ್ಗೆ ಮೂನು ಕಿಯಮನ್ ತೆರಿಕೋ ಇಹ್ಸಾನ್ ತೆರಿವಾ ಹಾಲ್ ಕಿಯಮನ್ ತೆರಿ ಜಮೀಹಾ ದನ್ನಾಶೆ ಫಲಹು ಅಜ್ರುಹು ಇಂದ ರಬ್ಬಿಹ್ ಏನಂಗ್ ಏನಗೆ ಅಜ್ರು ಏನಗೆ ರಸ್ಕನಾಂಗ್ ಹಜರತುಗ ವಲಾ ಖೌಫುನ್ ಅಲೈಹಿಂ ಏನಗೆ ಮಚ್ಚ ಕುರಿಯಂಗ್ ಅನ್ನಂಗ್ ಎವ್ವೆಸ್ ಕಮೆಗ್ಗೆ ಮಚ್ಚ ಎವ್ವೆಸ್ ಬಿರೆವ್ವೆಸ್ ನೆತೆ ವಲಾ ಹುಂ ಯಹ್ಜನೂನ್ ಅದಿ ವೇತಿ ವೇದಿಯ ಕಮೆಗ್ಗೆ ಮಚ್ಚ ಕಂಗ್ ಎವ್ವೆಸ್ ಇತಾಮ ಎನ್ವೇ ಕಿಯಾಮ ಇದ್ದು ಹೋಗೋ ಸ್ವರ್ಗೇಗ ಏನೈಕಿ ಸ್ವರ್ಗವಂತ ವಿರಿಯಕೆ ಎಫದ ಮೀಹಾಯಕಿ ಎಬಹಿ ಅಲ್ಲಾಹ ಪುರಿ ಹಮ ಗೊತ್ತುಗ ಕಿಯಮಂತರಿ ವೆಜ್ಜ ಮೀಹಾಯಕಿ ಐ ಸ್ವರ್ಗವಂತ ವಿರಿಯಕೆ ಎ ಮೀ ಹುಂಗ ಕುರಾದ ಅವ್ವಾಯಿ ತಿರ್ದವ್ವಾಯ್ ನೂನೈ ದೆನ್ ಅಲ್ಲಾಹ್ ಮೇ ಕರೋಮನಿ ಮಿ ಯಹೂದಿನ ನಸೋರಾ ಮಿ ಬ್ಯಾಮಿ ಹುನ್ನ ಕೀಸ್ ಅರಾರುಂ ವೆ ಅಬದು ಅರಾರುಂ ವೆ ತಿಬೆ ಬೈ ಮಿ ಬ್ಯಾಮಿ ಹುನ್ನ ಬೆಹೆ ಗೊತ್ತು ಅಲ್ಲಾಹ್ ಮೇ ಕರೋಮನಿ ವಕಾಲತ್ ಇಲ್ ಯಹೂದು ಲೈಸತ್ ಇನ್ ನಸೋರಾ ಅಲಾ ಶೈಇನ್ ವಕಾಲತ್ ಇನ್ ನಸೋರಾ ಲೈಸತ್ ಇಲ್ ಯಹೂದು ಅಲಾ ಶೈಇನ್ ವಹುಂ ಯತ್ಲೂನ ಅಲ್ ಕಿತಾಬ್ ಯಹೂದಿನ್ ಬುನ್ಯೆ ನಸೋರಾ ಗೆ ತಿಬಿ ಎವ್ವೆಸ್ ದೀನಗ್ಗೆ ಮಚ್ಚಕು ನೂನೆ ಹಮುದಾ ದೀನಗ್ಗೆ ಮಚ್ಚಕು ನೂನೆ ತಿಬಿ ಯಹೂದಿ ಯಹೂದಿನ್ ಬುನ ನಸೋರಾ ದೆನ್ ನಸೋರಾ ಇಬ್ರನಿ ಹೀಗೆ ಕಾಲಿತ ನಸೋರಾ ಲೈಸತ್ ಇಲ್ ಯಹೂದು ಅಲಾ ಶೈ ನಸೋರಾ ಇಬ್ರನಿ ಯಹೂದಿಗೆ ತಿಬಿ ಕಮುದಾ ದೀನಗ್ಗೆ ಮಚ್ಚಕು ನೂನೆ ವಹುಂ ಯತ್ಲೂನ ಅಲ್ ಕಿತಾಬ್ ಮಿಹುರಿ ಹ್ಯಾ ಮಿಸ್ ಫಕ್ಕಿಯ ವಾ ಹಾಲು ಗಮಿ ಹೆಮ್ಮಿ ಕಿಯಾನಿ ತಿಬಿಗೆ ಕದಾಲಿಕ ಕಾಲ ಅಲ್ಲದೀನ ಲಾ ಯಅಲಮೂನ ಮಿಸ್ಲ ಕೌಲಿಹಿಂ ಹಮ ಇಫದಾನ್ ನುದನ್ನಮಿಹುಂ ವಸಮಿಹುಂ ಎಬುನಿ ಫದಾನ್ ಬುನ್ಯೆ ನುದನ್ನಮಿಹುಂ ಏ ಮಕ್ಕಾಗ ಮುಶ್ರಿಕುಂ فالله يحكم بينهم يوم القيامة الله سبحانه وتعالى باميهم جمدوغا فيسلاك ربانه قيام الدوهوغا فيما كانوا فيه يختلفون اميهم جمدوغا خلاف واقن تتهو قيام الدوهوغا الله نياك ربانه ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها الله جمسكت مسكتهوغا الله جمسكتهوغا اسم فلو الإكلانج ذكر كرم مناكرا ميها يبرئ ಅದಿ ಎ ಮಿಸ್ಕಿತ್ತಂ ಖರಾಬ್ ಕುರಂ ಮಸಕ್ಕೆ ಕುರಾ ಮೀಹಾ ಎವ್ರೆ ವಕಿಂ ಬೊಡು ಅನಿಯಾವೆರಿಯ ಕೀ ಕಾಕು ಹೆಯ್ಯೆ ಅಲ್ಲಾಹುಗೆ ಮಿಸ್ಕಿತ್ತ ಹುಗ ಎಕಲಾಂಗೆ ಅಳುಕಂ ಕುರುಂ ಮನಾಕೊ ಎಕಲಾಂಗೆ ಜಿಕ್ರು ಕುರುಂ ಮನಾಕೊ ಅದಿ ಎ ಮಿಸ್ಕಿತ್ತಂ ಖರಾಬ್ ಕುರಂ ಮಸಹಿ ಕುರಾ ಮೀಹು ಖರಾಬ್ ಕುರುಮೆಬುನಿ ಎತಾಂಗ ನಮಾದು ಕುರೆ ತಂಗ ಆಬಾದು ಯನು ದೆ ಮಸಹಿ ಕುರಾ ಮೀಹು ಎತಾಂಗ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲಾಗೆ ಹುಕುಂ ಫುಳು ತದ್ದಿರುವ ರಸೂಲುಲ್ಲಾಹ್ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂಗೆ ಸುನ್ನತ್ ತದ್ದಿರುವಂ ಮಸಹಿ ಕುರಾ ಮೀಹುಂ ಮನಾ ಕುರಾ ಮೀಹುಂ ನವ್ರೆ ವಕಿಂ ಬೊಡು ಅನಿಯಾವೆರಿ ಬಯಕೀ ಕಾಕು ಹೆ ಕೊಂಬೈಂ ಹೆ ಉಲಾಯಿಕ ಮಾ ಕಾನ ಲಹುಂ ಅನ್ ಯದ್ಖುಲೂಹ ಇಲ್ಲಾ ಖಾಯಿಫಿನ್ ಹಕೀಕತುಗ ಎಬಾಮಿಹುನ್ ನವ್ಸನಿ ಎಮಿಸ್ಕಿತ್ತಕ ಅಲ್ಲಾಹ ಬಿರುವೆತಿವಾ ಹಾಲುಗ ವನುಮೆ ಎಮಿಸ್ಕಿತ್ತಕ ವನ್ನಂಜಿಹೇನೆ ಅಲ್ಲಾಹ ಬಿರುವೆತಿವಾ ಹಾಲುಗ لهم في الدنيا خزي ولهم في الاخره عذاب عظيم ابامهن الدنيا غاوي سوري نكمت كمي ادي اخرته غا ابامهن بني بودوغم وا غدا فدا عذاب ولله المشرق والمغرب فاينما تولوا فثم وجه الله ان الله واسع عليم مشرق فراتا مغرب فراتا ملك ودغم واني الله ر فاينما تولوا فثم وجه الله تبامهن قرمت ليكم فراتك الله غمون فلوه ان الله واسع عليم هم كرون الله سبحانه وتعالى تنوسوديكم وا دينوديكم وارسكلانه مهر تيبامي هم كرمت ليكم متنك الله سبحانه وتعالى كم مون فلوه كم ديمالكم مون ليس ميگه مرادكي مي گيبلا اولونو بايكا بهگوتون مي ايبا والي اصحاب كلام گترين افهركو بايكن گيبلا اولي وداغتي گيبلا اولي وداغتي ريگاندگگا ಎಬೇಕಲೂನ್ ನಮಾದು ಕುರವಿ ಫತಿಸ್ ನಮಾದು ಹೆಂದುಂ ವೀರು ಎಬ್ಯಾಮಿ ಹುನ ಮಿ ಎಂಗುನಿ ಎಬ್ಯಾಮಿ ಹುನ ನಮಾದು ಕುರವುನಿ ಗಿಬಲೆ ಫುರಗಸ್ತಿಗೆ ಗಿಬಲೆ ಫುರಗಸ್ತಿಗೆ ನೇ ಕಮ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಸವಾಲ್ ಕುರವಿ ಹಿಂದ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲಾ ಮಿ ಆಯಬ್ಬಾ ವಲವನಿ ಅಲ್ಲಾಹ್ ರೆ ಮಶ್ರಿಕ್ ಫರಾಯ್ಬಿಸ್ ಮಗ್ರಿಬಿ ಫರಾಯ್ಬಿಸ್ ವನಿ ಅಲ್ಲಾಹ್ ಹಶೆ ತೆಬ್ಯಾಮಿ ಹುಂ ಕೊಮ್ಮೆ ದಿಮಾಲೆ ಕಮ್ಮೂನು ಲೀ ಕಮ ಗಾಯಸ್ ಏ ಗಿಬಲೆ ಏಗ ಮಾನೆ ಕಿ ಮಿ ಗೊತ್ತ ಮಸಕ್ಕೆ ಕೊಗ್ಗೆ ಗಿಬಲೆ ನೇ ಗುನಿ ದೆಂಗ್ ಏನ ಯಗೀಂ ವಾ ದಿಮಾಲೆ ಕೇನ ಕುರಿ ಮತ್ಲಿಯಾಗೆ ನಮಾದು ಕೊಫಿಯಾ ಏ ನರ್ಮಾ ಸಹಾ ಎ ಫಹುಂ ಅದಿ ಎಯಿ ಗಿಬ್ಲ ನೂಕಂ ಏನಂ ಎಂಗುನು ಕಮುಗಾ ವಿಯಸ್ ಸಹ ನಮಾದ್ ewahaka me ayatuga me bayan kurabani den allah subhanahu wa taala ge muunu furiha faratek ge mitanga murada ki allah subhanahu wa taala ge zaatu fulu furiha tanek ge bodigen wa wahaka ennu allah subhanahu wa taala ge muunu fulu furiha faratek ge allah ge bodukamuge misal mitange wahi kurabani kurimbes mitanga algonu men tawhid ge masalata bayan kuriru bayan ko fawane allah subhanahu wa taala ge kursi koluge bodumi ei udabima pore bodu wasiya kursiyuhu samawati wal ardh kursi kolu bodu udabima pore kursi kolu ki allah subhanahu wa taala fan polu alu wa gondi kolu adi arsh kalangin na arsh ala balar kursi ge kuda minaki sahara ge tarang illa alifa bolag ge min waru e sahara ala balar bolag ge min waru e dagandu bolag kiya waru ba e sahara ge min waru e arsh e ha bodu adi kursi ya pore যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আরশিয়া পরে আল্লাহু হুম্মে বড় আমি বুনানি আল্লাহু আকবার মিহাইসিয়াতুম বালাফিয়া মুলি দুনিয়া ওয়াশায় আল্লাহ উড়া বিমা উরিহা উড়া বিমা পুরা আল্লাহ বড় এহমে আল্লাহকে মুন ফলো উরিহা ফরাতে গবে ইহাইসিয়াতুম বালাফিয়া মাসালে নি লাফজি মানা কুরা বিদান ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা এবা আমি হুম্মে বুনানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিয়া কুহিপা বাফিয়া সুবহানাহ فلانك فستاهر وانت وديغمبه بل له ما في السماوات والارض كل له قانتون ادي كين هي ورتكا بيمغا واها ايچ ملك وديغمني الله شه كل له قانتون كلاغين هي هاي چكي من تريه ميميهم ابراني وقال اتخذ الله ولدا نصارى ان يهودي ميهم بن الله دار يكو يفافي يهودي ميبوناني الله كه دار يكي عزير عزير عليه السلام كه الله كه دار يكلك دم ماسي نصارى ميبوناني عيسى عليه السلام كه الله كه دار يكلك وقالت النصارى المسيح ابن الله نصارى مبراني مسيح ابن الله مسيح كي اي ساقفانا كي اي الله كي داري كاليك اواها كمتان بيان كرباني ابيهم بني الله داري كاليكو هبوافي سبحان الله مكرن كلانك اشيركم هستاهر وانتي ودگم بي اشاريه كرم الله هستاهر وانتي ودگم بي الله ري ادغا بما واها اچ ادتكا بمغا واها اچ ملكو ودگم بني كل له قانتون هريها اچ كلانك كيامن تريه بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون الله ارتكى بين كريك إبس نمونا نتيه الدبرس كلانج وإذا قضى أمرا كلان كما كف فيسلا كربا في هندو فإنما يقول له كن فيكون يكن الله وحي كربان كن باش فيكون هم هندو إبقين دان ارتكى بس الله وحي كربان كن باش هندو ارتكى هين ودا هد دبيج الله وحي كربان kamek kurabani talang irada kurabwa hindu e ichchakan allah wahi kurabani kun washe hama e hindu ichche vegende wa qala alladhina la ya'lamuna laula yukallimuna allah aw ta'tina aya kadhalika qala alladhina min qablihim mithla qawlihim tashabahat qulubuhum qad bayyana alayati liqaumin yuqinun mi tandurnu dannami hum bunate ale allah harwana wahaka dakkane namaye nuwata harwana ves মুজিজাত দেবানি নামায়ে মিনু তন্দরন দন্ন মিহু মি বুনতে এবা আহারম ন কিবেঙ্গে ওকি আহারম ন মুজিজা নলিবে আমায় কানে কালি এগে ফানা তিলিবেনি কিবেঙ্গে আহারম ন সিবেঞ্জি হেনে দে আল্লাহ মে কোরআন কাযালিকা ক্বাল আল্লাযীনা মিন ক্বাবলিহিম এমিহু গ কুইগে মিস্তাকুম সামা ইফাদান নে বুনি মিসলা ক্বাউলিহিম এমিহু গ বুনি ফাদান নে হামা বুনি তাশাবাহাত কুলুবুহুম মিহু রিহা মিহু গ হিত্তাম্মি একেতি গন্ডেন হেনে হিওয়ানি ওয়াত্তার wara wattaru hitta heke mi mihunge hitta hakimi mi makka ge mushrikunge hitta kami kurige ahlu kitabinge hitta ahlu kitabinge hitta ka allahumma ayyuhu rabbani qad bayyana al ayati liqaumin yuqinun hama karun timan allah ayat bayan ko devime liqaumin yuqinun yaqin qurabayaka inna arsalnaka bil haqqi bashiran wa nadhiran wa la tusalu an ashabil jahim hama karun timan allah kalif fan funuvime te dweri kamay ku bashiran mistakuna swarge gufar kam khabar de pumattaka wa naziran adina rakage birwer kam khabar de pumattaka wala tusalu an ashabil jahim kaligfan fikr qurban kam nete kaligfan ka swalen nukurevene narakan terna behe gotaku narakan terna behe gotum kaligfan ka swalen nukurevene kaligfan oti allahu ge risale for ko devum mistakuna e basnehi mihun kalifanu ge basnehi mihun e mihuna be hekatun kalifanu ka suwalen nukurevene kalifanu ge duty yaki kalifanu ge zimma yaki wadifa yaki timan allahum kalifanu ge macchami bawalawa echchem mistakunna for koddinume ফোর কদেবুমে এহুমা নেহুম বাস এহুমা নেহুম এই এমি হুম কামে কে এই কাদে ফান কা না না এগে বেস উকুবাতে ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ولن ترضى عنك اليهود هم يقين بس يهودين نصارى إنك لغفانك النرهينتي حتى تتبع ملتهم أي كالغفان بأمهنك دين التبع الجوم الدان أمهن نرهينتي كالغفانك কিতাম্মে বরাকান এমি হুন রুসসান কালিফানা মাসে কুরবিয়াস কালিগফান এবামি হুন গে দীন তাবাউজ্জাউ মদদান দেন এবামি হুন নুরু হেন তে কালিগফানাকা কুল কালিগফান উইদাল ওয়াহ ইন্নাহু দাল্লাহি হুয়াল হুদা আমাকাররুন আল্লাহু গে হিদায়েত কি এ হাকীকি হিদায়েত কি আল্লাহু গে হিদায়েত এ হাকীকি হিদায়েত কি ওয়ালা ইনিত্তাবাআত আহওয়াহুম দেন আল্লাহ মে কুরআনে মুহাম্মদ গে ফানে কালিগফান ওয়াস এবামি হুন গে আমিল্লা এদুমান এবামি হুন গে এদুমাত তাবাউজ্জনামা بعد الذي جاءك من العلم كليفان وغاتن علم او مفهوا ما لك من الله من ولي ولا نصير ايرم كليفان كان الله حضرتكم ابس رحمت تريكو ادي ابس مدد غاركن وانه امي هونگه امي لله دم كليفان تبا وجياك امي هونگه دو بہت دني كليفان با امي هونگه ملت تبا وما امي هونگه ملت تبا وجيا مي الله گه رسول الله سبحانه وتعالى انگا فهمت كليفان كما كويس با من تبا وجيا الله گه حضرتكم دين ابس مدد كليفان كويس نتي الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون الذين آتيناهم الكتاب تمن الله إباميهن فيد بميهم يتلونه إباميهن فكيوته حق تلاوته فكيوهن حق بغم واغتوغا فكيوهن حق بغم واغتوغا أي مؤمنون نكي فكيوهن حق بغم واغتوغا كيوية مراده كبا فتن عمل كرامون كيوية মান আল্লাহর রাসূল লেভি আব্দুল্লাহ ইবনে উমর কালিগফান বাকারা সূরা 10 কুরেভি আংহারম আংহারম আদি এ জামানুগে বেকালুন নাকি এফহার কিয়াং ইতু দাসবা বেকালুন এফহার মা ইম মাসতু হং এ বাদাস কুরে বাই বেকালুন মুলি গুরুয়াং এক কো এমমে মাসতু আক একমক আব্দুল্লাহ ইবনে উমর দাস কুরেভি আংহারম একিনে এগে হুরি হুরি হা আয়াতাকান আমালু কুরাবামু হুরি হা আয়াতাকান এগোতত দাস কোরআন জি হেনি আসাব একালম বিদাল হওয়ানি তাআল্লামনাল কোরআন ওয়াল আমাল জামিআন তিমান্নামিন কোরআন এ কোরআন আমাল কুরুন দাস কুরি এক করে ফাহাকুম আমাল কুরা কান্নু বাহাট্টাম হে ফাহাকুম আমাল কুরা কোরআন এ কোরআন আমাল কুরুন দাস কুরি এক এক একু কি গায় বাকি বাকি নেন নমনে এগোতত জি হেনি এগোতত কি এবং এই গুরুয়া কিতি গুরুয়া কি এবং হাগ্গু এগেম বাগতগা কি এমে এবনেবে মানে কি এই গুরুয়ান আমাল কুরুমা একুগত গুরুয়ান দাস কুরুন গুরুয়ান কিয়েউ হামাই কানি এই রামজে গতগনতা রাসমেক গে গতগ কিয়া ব্যালু মেনু কীর্তি কুরআন কি এই দস্তুর মুসলিমং গে দস্তুর মুসলিম উলেম বি হরি হায় গতে কীর্তি কুরআন গতি বায়ান দেফা এ কীর্তি কুরআন কিয়েউ হাগ্গু এগেম বা গতগ কিয়েউ মে বনে মুরাদ কি এই গুরুয়ান আমাল কুরামুন কিয়েউ হামাই কানি দুলুং কিয়ালু মেনু এ গুরুয়ান দাওয়া কুরআন কিয়া মে দাও এ গতা কিয়েবি মি হুননা কিয়েতি কুরআন কিয়াবায়ং আমাল কুরমি হুনা কুরআন শাফায়াত তিরবেদেন কিয়ামত দহুগা আল্লাহুগে কালাম ফুলে বায়া কামেদু শাফায়াত তিরবেজ্জি আহমা ইয়াকিনু সাল্লাহু শাফায় কবুল কুরআন কাং কাশাবার এমে কুরআন আমাল কুরমা একো কিয়েউং এই এ কুরআন কিয়েউং হাগ্গুয়েগং বাগতুগা কিয়েউ মাকি কুরআন হাগ্গু কুরআন হামে কানে কিয়াবায়ালু মেকেনুং আল্লাহু মাই কুরআনি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব আহমা কুরআন তিমান আল্লাহু এবাই কা ফয়দেবি মি হুন লাকি এই ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতিহি এফয় কিয়াওয়ামি হুন নে মি হুন নাকি হাক্কা তিলাওয়াতিহি এফয় কিয়াউং হাগ্গু গেম ওয়াগো তুগা উলাইকা ইউমিনুনা বি এই হাকীকা তুগা এফতাং ঈমান ওয়া বায়াকি এ কুরআনাং ঈমান ওয়া বায়াকি এ হামে কানে দুলুং কিয়ালা বায়াকুনুনে ومن يكفر به اديف تكا فرواميه دنار فاولئك هم الخاسرون فه اباميه نكي اي جلي هلاك وغم واميه يا مد هو جلي هلاك وغم وا باي كي فتكا فرواميه فتفرغ استني بكي تي قران كم يتي الله سبحانه وتعالى حكم فلوتا ميغ اجمالك ابهي تفصيل نو نوكو تفصيل نون غتك اسا عبارات اسنوا رسول الله صلى الله عليه وسلم سنتك ايواني اي اي تفصيل قد دبا فالله سبحانه وتعالى الله سبحانه وتعالى ايواني امام شافعي دالواني سنن بهيم واني تيم بها كاري سنن اسا واني تين غتا كاري اك غتا كي الله سبحانه وتعالى كي تي قران كو بيان كو فاوا عبارات تفصيل كو رسول الله صلى الله عليه وسلم تفصيل قد دبو مي اي سنن এই সুন্নাতু গে বাত্তার কিতু কুরআন কো আয়াত সাওয়া আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর কর দেব অনেক গতা কি কিতু কুরআন কো ইজমাল কো আয়াত সাওয়া হুকুম ইজমাল করে এমনি তাফসীলুন কো তাফসীলুন ওয়া গতা ইজমাল কো আয়াত সাওয়া হুকুম মিসাল কা আল্লাহ কুরআন নামাজ কায়েম করা হতে হবে আমি ইজমাল কো ইতি আয়াত সাওয়া নামাজ কুরআন গতে নামাজ কুরআন ভাগুতেন নি গঙ্গা আফে এক তাফসীল বয়ান কো ফিতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরআন কো ইজমাল কো বয়ান কো ফাওয়া হুকুমে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এক তাফসীল বয়ান কো দেব তিন মানে কোতাই কি কুরআন কো আয়াসান ওয়া হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কো দেব এবং এক বায়র হুকুম তাঙ্গে বার কি কুরআন কো নেই হুকুম তাবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান কো দেব মি তিন গতারে শুননি আসান ইমাম শাফি কে ফানমি দাড়ওয়ানি কমে আকাশ ওয়ামান ইয়াকফুরু বিহি মি কি কুরআন কাফার ওয়া জামিহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত কাফার ওয়া আমি হুম বসে আমি কি কুরআন কাফার ওয়া এই কি কুরআন কো আল্লাহ ওয়াহি কুরবানি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালিফান কো আমিল এদুম ফুলং এবিস বাহি বিদালে নওয়ানে কালিফান বিদাল ওয়া বাস ফুল এই আল্লাহ কে ওয়াহি কামু গামে নুই নুয়ে আল্লাহ ওয়াহি কুরবানি কি কুরআন কো এম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো সুন্নাত ইনকার কো ফিমি হা কি সে কি কুরআন ইনকার কো কাফার ওয়া মি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি كذبت قوم نوح المرسلين كذبت قوم نوح المرسلين نوح کے فان کے قوم کے میس تکم ہریہ رسول نکافر وچے ہریہ رسول تو کوفی ہے نوح علیہ السلام کے قوم کے میں کہنا ہریہ رسول تو قران نوح علیہ السلام میں پرتم رسولا ادی ایک فہم ائی ہیں رسول کو بہ ایک مراد ہے ایک مراد کہ ام رسول کا انکار کروں بس ام رسول کو دو کروں بس ایک معنی کہ ہریہ رسول نہ انکار کریے نہ رسول اللہ صلی اللہ علیہ وسلم انکار کر یہودی নাসরাই এমিহুম ঈসা কে ফান রা মূসা কে ফান বেসে কাফার ওই হাকিকাত এমিহুম ঈসা কে ফান রা মূসা কে ফান বেসে কাফার ওই এমমে রাসূলক দাও করুম বেস এই হুরি হা রাসূল দাও করুম আমাই ফাদেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দাও করুম কি কুরআন দাও করুম এম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহি করবানি ওয়ামান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন এ কুরআন কাফির ওয়া জামিহা দান্নারে এবামি হুন নাকি এই গেল্লি হালাকু এমিহুম না কিয়ামত দুয়া হুয়া দেমি আয়সা মঙ্গল মঙ্গল মেন কুর কল্লান দে মাদামারে ইরাদা কুর বিয়া বাকি ওই ইবদা কুর ইয়গেন আসওয়ালিং ওই বে ফুলা কু এই ইসরায়েলি রিওয়ায়াত থাকে বেকালুম হিলে হিলে গণকং হেদে ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকে বেকালুম নাই কান্তক কুরমুং এ ফরতা মালায়েকে বেকালুম না বেকতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তো কুরআন গায় ওয়াহি করবানি লা ইয়াসুন আল্লাহ মা আমরাহুম আল্লাহ হামি হুন্না হুকুম দেবি আমর কুরাবি ইবলিস কামাকান নূরে দে বাইকে হামি হুন্না কি ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন হামাইকান ই বেকালুম কুরাবা কামাকি আল্লাহ আমর কুরাবি কামেকে মালায়েকে বেকালুম আল্লাহ কে আমর কান নূরে দেন এম মালায়েকে বেকন আল্লাহ বেস উকুবাত নু দেবান মালায়েকে বেকন নূরে দেন আল্লাহ কা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আঙ্গে কি আমান তরি কাম গেবেস ইখতিয়ার নেতি হাদা হাতি পায় নূরং হাদা হাতি পায় গই এই দোগেন এই এই দোগেন এর ইসরায়েলি রিওয়ায়াত তং এই এই নওয়ানে তে দুকুরা কা এ বেকালুম হিলা হিলায়ং হাদা ফা এতে বেকালুম হিলায়ং হাদা ফা কমস্তানে গ ওয়ালেক গ এমি হুন লাভা হাতি বিওয়া কা এ দোগে আই মালায়েকে বেকল ন ইমামুগে তেরে গহি মেনে নে একান্তা একান্তাস গাবুল কুরুম এমে ফরতা মিকান গাবুল কফিয়া মিকাহলা ওয়াহকে মালায়েকে বেকল না বেহে গতুম ইতিকাদ কফিয়া এ মালায়েকে বেকল ন ইমামু নাফি কুরেবা মালায়েকে বেকল ন ইহং ঈমান ন ঈমান কামুগে এর রুকুম ফিলা দিয়ে ইয়ে নাই কি বাই কাল কামে গাবুল কফিয়া এ মালায়েকে বেকল ন ইমামুগে তেরে গ ইমেনে এ বালগণ মে ইতিকাদ কুরুম আলগণ মে ইয়াকিন কুরুম এ বেকল ন কি আল্লাহ নূরে দেনে বাই কে দুয়া হক ওয়াস তাওহীদ ফুরিহামেন নওয়ানে প্রথম ঈমান কাম গরু কোনতা হতরেন এমমে রুকুনাক এমমে রুকুনাং এলিয়াসে না ঈমা মুমিনা কান্নোয়া মুমিনা কান্নোয়া জাহিরি মাযহাব এই সুন্নাত জামাতু গে মিহুং গে তেরেন বাইখেন ন করে এ সবাবা কি বাইম মাসসালাতান গে বহু রাজি হবে মিহুং গে মাসসালাত লাহিরি মাযহাব এই ইমাম ইবনু হাজম কে মাযহাব ইমাম ইবনু হাজম দাউদ ইমাম দাউদ কে মাযহাব এ ইমাম ইবনু হাজম কি এই বড় ইমাম একাই ফান কো আচ্ছা এ মাযহাব অতি বিনায় আল্লাহির মাযহাব আল্লাহির মাযহাব নাসতা হগে দাহিরা গামি হং আমাল কুরআন নাসতা হগে দাহিরা বের ফরন দে হাবা মানে উডা কুদিন নং অতি মাদমারে মাদমারে সওয়াল তৈয়ার কুকিং আদে হুরিয়া কুদি উডা কুদি বেকার সওয়াল কামা কোগ্গেন নোয়া মাদমারে আর বুদ্ধিয়ারি সওয়াল কুরন জি এই সুন্নতকুন সাবিত কুগে ওয়া কামেন নুন দেন হেন নামাস আংহেনুন আংহেনুন দক্কা গেন ওয়ান ফির হেন নাকা মুনে মারু ইমা মি কেন মারু ইমা মুনু দেখকু মি হুন এ মি মারু আংহেনুন গে মুনু তাস মুড়ি রাত রাজি তো নাই বা দক্কা এহেন দক্কা গেন ওয়া গায়তি মা গে মাহরা মুন দক্কান জি দেন ফির হেনুন গে মুনু দেখকি দানে দেন ফির হেনুন গে মুনু আংহেনুন নবেস আংহেনুন তাংকোলে হুকুম লুই তাংকোলে লুই আংহেনুন নং হুকুম সাকামি বনি ফিরি হিনেক গে মুনু বেলু মারু ফা মাইতে গে মুনু বেলু মানালেন নকরে ইলমারিন আংহেনুন কে হেনাস আংহেনুন গে মুনু বেলু ফিরি হিনুন নাম মানা করে এই কুরি জামান গে বাহারে বার নুবা হাদিসা তাং হি গা আফা মারু ফা বা মাইতুন নাই বরি জিনে করে ইফা এগো তাম মুনু বালা আফা কোনে গেন না গায় কার কানতে পারে গা ফকুরি জবান এম কিনে হুদ্দাবানে কার কানতে মাইতা মাইতা কোনা গায় গে এ বাহার ইঙ্গা তার রেহু গে বাহারে কার কানতে হিঙ্গা এ এ গেফতাং গোলে ফাহুম কান্নে এ জামান কাম মিসম কারি গেম কমে গেছে বহুরে কাহা আদি সাথে হিঙ্গা আ এন ফা ফিরওয়ান এন ফরতম একান রাঙ্গাল ওয়ারং এন ইতিগাদ কুরআনে সিহুরা কি রাঙ্গাল হচ্ছেক এম ফরতম কা মের শয়তানি কামে কামাকি শয়তানা একান্ত ফাসিহ এম ফাসিহ কোদ্দেনি সিহুরুম এই কি বে এই শয়তানুন এম দুশমন বায়াকি ইনসান শয়তানে অতি ওয়াদু ফুরিহা এম মাগফুরাত দান কাম হুরিহা এম মাগফুরাত দান কাম আল্লাহ ইখলাস তে আলম ফিয়া এন রুহে কান্তং এ কুরি ক্যারি গে তিবি মি হুম বেস আদি মো এ ফা মি হাস দে বা মি হুম মাগফুরাত দা ফা এন রুহে কান্তব ভি মা এনাই দান নি কুমে এম মে ফাসিহ ইল মেরম বিদার ওয়ানি এম ফাসিহ সিহুর রাঙ্গাল ওয়েস ওয়ান সিহুর উম এ কি বে শয়তান রুহে কাম কাবাতি এন নি কুমে গেন দান এহেন নামে সহহা মে তুরুন তাকা সহহা দুয়া তাকম রাঙ্গাল ওয়ান একাম রাঙ্গাল দুয়াস ওয়েস না গা ফা এ ইমি হা গে ঈমান তরিকান হুরি ওয়ারাকুম ইন ফাহর শয়তানি কান্তত্তম মি ওয়ানি নু বা মি উম আল্লাহকে তাওহীদ গাহুল ওয়ারিয়াকা শয়তান ক্যারি নোয়ান তাওহীদ গাহুল ওয়ারিয়াকা শয়তান ক্যারি নোয়ান ইয়াগি আল্লাহ হঙ্গ আছে বিং হিন্দুনা হাবির গে জিকুর তাকুর হিন্দুনা হাবির গে জিকুর তা বরাবর কুরা মি হাকো শয়তান কে ইবস কাহালে গেল মে নোয়ান মালায়েকে বেকলং আল্লাহু লাভা এনা হিমায়ত কর মাটাকা লেকিন শয়তান ক্যারি রে আলগোন মে বিসনা ফিকুর কফিয়া এগেন হামরা গালা শয়তান কে মি গেলুন তা গিনা ফাহরাম মি বানি হাম গোস মি নুবা মি নুবামি এচিন আন্দালঞ্জেন এনা গাতুকে বাতুকে চেং হরজ্জ আন্দালঞ্জেন আল্লাহ তাওবা ওয়ানজেন এনা Allah taubawan jiheni enai fada kame dennu Qur'ane kama furihama nasuha taubayakum taubawan jiheni aa unge nu nasiyoti Qur'anu ke demme miki unge nu mbese iku fure sihur unge nu makiyes kufure sihur unge nu makiyes kufure e malaike ben fala takfuru unge ne re mi kufuru wane unge ne fiya kufuru kafir wane malaike beke vidalo aa سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك